উদাস বাহুল মৃত বাহুরা ভোলাম ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী সংসারে যে সাজিলাম রেশম এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়লো কেনে এক তারাটার তার উদাস বাউল নেই তো বাউলা ভোলাম কেলে ছোট পিড়িতি ফুল মন বৃকে ঝরবে জেনে পোট জানি না তো কে যে আমার আমি যে হাই মনের কথা কারে বলিয়া এমন করে লোকেরে এক তারা ডরতা তো উদাস বাউল নেই তো বাউলা বোলাম মুনামা